أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء، ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا، وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. الله رب العالمين برشن، وإذا قيل لهم آمنوا كما آمن الناس، যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে লোকজন ঈমান এনেছে। قال তখন তারা বলে أنؤمن كما آمن السفهاء، আমরা কি ঈমান আনবো ওইরকম যেরকম নির্বুদ্ধেরা ঈমান এনেছে। ألا إنهم هم السفهاء، শুনো তারাই হচ্ছে বেওকুফ, তারাই হলো নির্বোধ নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা তা জানে না। সূরা বাকারা 13 নম্বর আল্লাহ পাক বলেন, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে লোকজন ঈমান এনেছে। এখানে লোকজন বলতে কারা? ওই সময় কি আমরা ছিলাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাগণ ছিলেন, সবাই আমরা বুঝি তাই না? আলহামদুলিল্লাহ। যখন তাদেরকে বলা হয়, অর্থাৎ এইসব মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে লোকজন ঈমান এনেছে, তারা বলে আরে আমরা কি ঈমান আনবো ওইরকম যেভাবে এইসব নির্বুদ্ধেরা ঈমান এনেছে। তার মানে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে তারা নির্বুদ বানাচ্ছে, এরা হলো মুনাফিক, নিজেকে বড় মনে করে, নিজেকে জ্ঞানবান মনে করে, অথচ জ্ঞান বলতে তার মধ্যে কিছুই নেই। এই জমানায় অনেকে আছে আলহামদুলিল্লাহ জানে না, কিন্তু যখন কথা বলে বোঝা যায় কত বড় মুফাসসির হবে, ঠিক না? আর তাহিয়াত জানা নেই, যেভাবে এই যে অবস্থা, যখন বক্তব্য রাখবে বলে বোঝা যাবে যে কত বড় বিদ্যান, কত বড় ডক্টর আর কত বড় টক্টর। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমরা যদি এরকম না হব। অন্যদিকে আমরা যদি বেশিও জানি তবুও কতটুকু জানা হয় অল্প, যে যত বেশি জানবে তত বেশি বলবে আমি কম জানি, আর যার মধ্যে কিছু নাই সে এরকম নড়াচড়া করবে। যত বেশি জানবেন বলবেন আল্লাহ কিছুই জানবেন না, কারণ স্বয়ং রব্বুল আলামিন বলেছেন ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে কম জ্ঞান দান করা হয়েছে। আর দিনী বিষয়ে কেউ এমন কথা বলতে পারবে না যে বিষয় সম্পর্কে তার জানা নেই। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না, তার পিছনে চলো না, এমন কথা বলবে না যেটা তুমি জানো না। যেটা জানি না বলবো আমি জানি না, আল্লাহ জানে আমি জানি না, কারণ তোমার জন্য একথা বুঝা যে আমি জানি না এটা একটা ইলম, আমি বুঝলাম আমি জানি না, এটাও কি একটা ইলম। আমাদের মধ্যে থেকে আমরা যারা উপস্থিত সবাই কতটুকু জানি, দুনিয়া সম্পর্কে কতটুকু জানি, আর ইলমে শরীয়ত সম্পর্কে কি বলবো, ঠিক না? আপনি যে বিষয়ে কাজ করেন ওই বিষয়ে তো আপনার কি জ্ঞান, ব্যবসা বাণিজ্য সম্পর্কে আপনি তো ব্যবসা করে যাচ্ছেন, কিন্তু এই সম্পর্কে আপনার কি জ্ঞান আছে? পরিপক্ক জ্ঞানের অধিকারী আমরা কেউই না। লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কেউ কোনো বিষয়ে একই বিষয়ে সে ঘোষণা করে তবুও সে বলবো আল্লাহ কিছু জানি না। তাই মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে নির্বোধ বানিয়ে নিয়েছে। কেন? যেহেতু তারা নিজেদেরকে বড় মনে করে। এটা হচ্ছে কাদের গুণ? মুনাফিকদের গুণ। এটা কার গুণ? শয়তানের গুণ। শয়তান অহংকার করেছিল, নিজেকে বড় মনে করেছিল। আবা ওয়াস্তাকবারা, সে নিজেকে বড় মনে করে বলে আল্লাহর নির্দেশ অমান্য করেছে। তো আমরা কেউ যেন নিজেকে বড় না মনে করি। আচ্ছা, এইগুলো এক কথা। আল্লাহ এখানে বলেছেন যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেভাবে লোকজন ঈমান আনে, এর দ্বারা সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের ঈমানকে মাপকাঠি নির্ণয় করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো না, সাহাবে কেরাম। তাহলে সাহাবাদেরকে ছেড়ে আমরা কি চলতে পারবো? আমরা কি দিন শিখতে পারবো? এই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর সাথী, নবীর সঙ্গী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাসরি দিন শিখিয়েছেন, আর তাদের মাধ্যমে আল্লাহ পাক সারা বিশ্বে তার দিন পৌঁছিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবাদের কত ইজ্জত। তো আল্লাহ বলছেন যেভাবে লোকজন ঈমান এনেছে, যেভাবে আবু বকর ঈমান এনেছেন, যেভাবে উমর ঈমান এনেছেন, যেভাবে উসমান ঈমান এনেছেন, যেভাবে আলী ঈমান এনেছেন, যেভাবে আসহাবুল আশরাতুল মুবাশশারা দশজন সাহাবা, আরো যে ছয়জন এই চারজন ছাড়া যাদেরকে জান্নাতের সুসংবাদ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, বলেছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আবু উবাইদা ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এ বিষয়ে আমাদেরকে গভীরভাবে খেয়াল করতে হবে, কারণ এ জামানা ফিতনা, ফিতনা খুব বেশি চড়াচ্ছে। কথিত শিয়া রাফিদীরা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বিদ্বেষী, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে হিংসা পোষণ করত, বর্তমান বিশ্বের এই সব কথিত শিয়ারা সাহাবায়ে কেরামদের সাথে হিংসা পোষণ করে। আপনারা কথা বুঝতে পারছেন না? এদেরকে মুনাফিক, এরা কিসে মুসলমান? এরা মুনাফিক। এদের মধ্যে সরাসরি মুনাফিকদের গুণ সাহাবাদের রাদিয়াল্লাহু আনহু বিন, আর সবার আগে যে সাহাবি যিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে কে নাম নেন, তারপর কে উমর রাদিয়াল্লাহু আনহু, তারপর কে উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপর কে আলী রাদিয়াল্লাহু আনহু। এই সব শিয়ারা প্রথমেই যাকে গালি দেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে উমর রাদিয়াল্লাহু আনহু। আমরা তো বুঝি না, বললো এমনি আবুল দল বকলো, হ্যাঁ তাজিয়া বের করলো, আর মোহর মাসে এরকম এরকম করে অনেকে বলে এক নম্বর সাহ, একদম শয়তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক এদের সাথে নেই। এই সব মুনাফিক পর্যায়ের শিয়াদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক নেই, সাহাবে কেরামদের সম্পর্ক নেই, আমাদেরও সম্পর্ক নেই। বলুন ইনশাআল্লাহ। যারা নবী সাহাবীকে গালি দেন, আমি তো সেদিন সুবহানাল্লাহ ওই আপনাদের নেটে দেখি অবাক, তাদের কোন এক আল্লামা শয়তান আর কি জাল্লামা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উপর লানত করছে, উমরের উপর লানত করছে। আল্লাহ কি বলছেন এখানে, ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানা আন-নাস قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে লোকজন ঈমান এনেছে, তখন তারা বলে আমরা কি ঈমান আনবো ওই রকম যেভাবে নির্বুদরা ঈমান এনেছে। তাহলে ইমান হবে না যদি সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের উপর আপনি ঈমান না রাখেন, আপনার আকীদা বিশ্বাস হবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো, যদি এরকম হয় তাহলে আপনি হচ্ছেন মুমিন, অন্যথায় আপনি মুমিন না। সবাই বলি নাউযুবিল্লাহ, ইনশাআল্লাহ আমাদের ঈমান মজবুত হবে, ঠিক আছে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে যদি ভালো সম্পর্ক হয় তাহলে আপনার সম্পর্ক হলো নবীর সাথে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যদি আপনার সম্পর্ক হয় তাহলে আপনার সম্পর্ক কার সাথে বলেন, আল্লাহর সাথে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন সহিহ বুখারীর হাদিস, এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ একটা লোক চায় তার সাথীদের সাথে মিলতে, কিন্তু সে তার সাথীদের সাথে এখনো সাক্ষাৎ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আলমারু মা মান আহাব্বা, যে যার সাথে সম্পর্ক রাখে তার সাথেই সে থাকবে। আচ্ছা এক ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ মাতাসসাআ, আনাস কর্তৃক বর্ণিত রওয়াত এরকম, মাতাসসাআ কিয়ামত কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মাযা আদাত তালহা, কিয়ামতের জন্য কি তুমি কি তৈরি করেছো? উনি বললেন কিছুই করিনি, কিন্তু ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি তেমন কিছু করতে পারিনি কিন্তু একটা জিনিস আমার মধ্যে আছে, আমি আর আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালো পায় তার সাথেই তার হাসর হবে। আনাস বিন মালিক বলেন আমরা এ কথা শুনে এত খুশি হয়েছি যেরকম খুশি আমরা আর কখনো হইনি, এত খুশি হয়েছি। তো আনাস বলেন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, কারণ আল্লাহকে ভালোবাসা তো জরুরি, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি রাদিয়াল্লাহু আনহু, আমি উমরকে ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ, আর আমার আশা আমি কিয়ামতের দিন তাদের সাথে থাকবো, কারণ আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি উমরকে ভালোবাসি। আমরাও বলি আমরা আবু বকর আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসি, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, উমর ইবনে খাত্তাবকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে ভালোবাসি, আল্লাহর নেক বান্দাদেরকে ভালোবাসি। আমাদের আশা কাল কিয়ামতের দিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দলের যারা তার সাথী রয়েছেন সাহাবায়ে কেরাম তথা তার নেক উম্মতদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। যদি এরকম হয় তাহলে হলো আমাদের ঈমান মজবুত, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানা আন-নাস قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون صحابة الكرام دي كتراب ولي بيوك الله ولنا ترى يهوچ نيرو كنتو ترى بوجه تخورد دا كنو بكتي كنو نور غالينا دي এবারে যদি একজন ভালো লোককে গালি দিই আল্লাহ ওলিকে গালি দিই সাহাবিকে গালি দিই তো কি অবস্থা হবে? ব্যক্তিগত হিংসার কারণে হিংসা থেকে মনকে ফ্রেশ রাখতে হবে, বুঝলেন? হিংসা থেকে মন ফ্রেশ করুন, দেখবেন আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে। আপনি আরেকজনের সাথে হিংসা করেন তার কোনো ক্ষতি হবে না, কারণ সে যা পাবার পাবেই, আল্লাহ যা তার জন্য লিখে রেখেছে তা সে পাবেই। তোমার হিংসা, তুমি জলে পড়ে মরবে, ঠিক কিনা? এই দরসগাহে আসেন, যারা আসে উপকৃত হবে, উপকৃত হবে কিনা? খালিস ওয়াজহিল্লাহ আসে, যদি আসে মানুষ আরো বেশি উপকৃত হবে, আর যদি গড়বড় হয় তবুও উপকৃত হবে ইনশাআল্লাহ। কারণ আস্তে আস্তে দিনই আলোচনা দিকের মজা কালাম শুনতে শুনতে শুনতে শুনতে আস্তে আস্তে করে তার মনে যে কলুষতা আছে কলুষতা দূর হয়ে যাবে। আর যে আগে ভাগে নিয়ত খারিজ করে আসে আলহামদুলিল্লাহ, সে তো শুনের উপর সোয়াল, ঠিক না? আমরা ইনশাআল্লাহ আমাদের সকলের নিয়ত খারিজ করি ইনশাআল্লাহ। আচ্ছা, সেই মুসলিমের রিওয়ায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুবু আসহাবি, লা তাসুবু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিবে না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাও আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিন মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীফা। তোমরা আমার সাহাবাদেরকে গালি দিবে না, ওই সত্তার কসম যার হাতে আমার জান, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, ওই সত্তাকে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আপনারা সবাই বুঝেন তো, যদি তোমাদের একজন পাহাড় পরিমাণ স্বর্ণ সদকা করে দে, আল্লাহর পথে ব্যয় করে, তবুও কোন এক সাহাবীর এক মুদ কিংবা এক মুদের অর্ধেক পরিমাণ সদকারও সমান হবে না, যদি তোমাদের একজন পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে সদকা করে দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে মুদ কতটুকু জানেন? আপনারা জানেন সা, ওই যে আমরা ফিতরা দিই, ফিতরা জাকাত, এক সা হচ্ছে শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি তাহকিক অনুযায়ী 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 40 গ্রাম। আর মুদ হচ্ছে ওই সায়ের 4 ভাগের 1 ভাগ। মুদ কি হল? সায়ের 4 ভাগের 1 ভাগ। তাহলে কত হচ্ছে? হ্যাঁ, আপনারা হিসাব করুন। সুবহানাল্লাহ, বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা স্বর্ণ পরিমাণ মানে না পাহাড় পরিমাণ স্বর্ণ তোমরা সদকা করে দাও, তবুও তোমাদের এই স্বর্ণ পাহাড় পরিমাণ স্বর্ণ সদকার মান কোন এক সাহাবী এক মুদ আধা কেজি পরিমাণ খাবার অথবা স্বর্ণ এর ব্যাখ্যা দিতে, কেউ কেউ বলেছেন খাবার আর কেউ কেউ বলেছেন স্বর্ণ, আধা কেজি পরিমাণ খাবার সদকা করলে তারা যতটুকু পরিমাণ সওয়াব পাবে, যতটুকু মর্যাদা পাবে সাহাবি, তোমাদের একজন যদি পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে সদকা করে দেয়, তবুও তাদের এই মুদ পরিমাণ আধা কেজি পরিমাণ স্বর্ণ অথবা খাবারের সওয়াব মানে খাবার সদকা করে দেওয়ার সওয়াবের সমান তোমাদের সওয়াব হবে না, যদি তোমরা পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে সদকা করে দাও। আপনি কি বড়াই করছেন? সাহাবাদের কি গালি দিচ্ছেন? ইনসান না হাইওয়ান, এটা কি বলবে? এটা তো হাইওয়ান থেকে রক্ষা যে নবীর সাহাবিকে গালি দেয় রাদিয়াল্লাহু আনহু। আবার কাকে গালি দিয়ে জানেন? আবু বকরকে। আর কাকে? উমরকে। এদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে? আচ্ছা, আমরা বলি জানি বন্ধু যদি ভালো হয় তাহলে বন্ধুও ভালো। এবারে নবীর বন্ধু সবসময় আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন কি? পরামর্শ টরামর্শ যা আছে দুইজন, প্রথমে আবু বকর, তারপরে 2 নম্বর কে? উমর। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যারা ছিলেন ওরা কি খারাপ হল? তাহলে যদি এরকম হয় তাহলে নবী কি এরকম? বুঝলেন? তো এই আকীদা ঠিক করা দরকার। কোন ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীর সাথে হিংসা পোষণ করে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন সাহাবীকে গালি দেয়, তাদের সাথে আপনাদের সম্পর্ক রাখা জায়েজ না, হারাম হারাম হারাম। আপনারা সবাই একমত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবাদের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে অনেক বদলা দান করুন এবং হক বুঝার তৌফিক দান করুন। আকীদা বিশ্বাস ঠিক করার তৌফিক দান। যে এরপরে পরায়াতে আল্লাহ বলেন সংক্ষিপ্ত, সাহাবা ইকরামদের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে আমি কি আলোচনা করবো? কোরআনে কিরিম কতবার আল্লাহ পাক উল্লেখ করেছেন, হালকা কিছু আলোচনা করলাম সামনে। وإذا لقوا الذين آمنوا قالوا آمنا منافقদের গুণ, যখন মুনাফিকরা ঈমানদারদের সাথে মিলে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, মানে মুখ দিয়ে বলে ঈমান এনেছি কিন্তু মনে নেই। وإذا خلو إلى شياطينهم, আর যখন তারা তাদের শয়তানদের সাথে মিলে তাদের সন্তান বলতে তাদের মতো মুনাফিকদের সাথে মিলে অথবা তাদের নেতাদের সাথে মিলে বড় বড় সভা, তো তারা বলে আলু ইন্নামাকু, আরে আমরা তো আপনাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওদেরকে নিয়ে একটু ঠাট্টা বিদ্রুপ করলাম আর কি। মুনাফিক যখন আমাদের কাছে আসবে বলবে আমি এক নম্বর ইমানদার মাশাআল্লাহ কি বলেন ভাই, আর যখন বাইরে যাবে হবে মুনাফিক, এরকম কিছু লোক আছে নাকি থাকতে পারে আমাদের সাথে, কিন্তু আশা করি আপনারা কেউ এরকম না ইনশাআল্লাহ, মন থেকে বলুন ইনশাআল্লাহ, হক জানবেন হক মানবেন এবং হক প্রচার করবেন বাইরে, বলবেন না যাই আর কি, এরকম যেন না হয়, মুনাফিক যেন না হয়, হক যদি স্পষ্ট হয় কেন মানব না, আগে বুঝতাম না, আগে বুঝতাম না, আল্লাহ পাক এখন বুঝার তৌফিক দিয়েছে, হক কোনটা না হক কোনটা কোরআন বুঝি অনেকটা আরবে বুঝি, তাই না? আমাদের আমাকে কালকে কয়েকটা ছেলে এরকম বললো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মানুষ, এইটা দর্শ কি দর্শ এটা, আমাদের একটা বিবেক আছে আপনাদের বুঝ নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূর হতেন তাহলে কি তিনি আমাদের সাথে থাকতেন না? নূর তো আমাদের সাথে থাকে না, ফেরেশতা আমাদের সাথে থাকে না, যদি আল্লাহ পাক পরীক্ষা করার জন্য সেটা অনেক কথা, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নূর? আচ্ছা অন্যদিকে কোরআন সুন্নাহ প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বাসা, আল্লাহ বলেছেন তুমি বলে দাও আমি বাসা, কত জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মানুষের গুণ ছিল কিনা, মাটির গুণ ছিল কিনা, বিয়েশাদি করেন নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপ ছিলেন? আচ্ছা বলেন তো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপ থাকেন তাহলে তিনি ইনসান না অন্য কিছু? ভালো করে বুঝেন, বলবেন না হ্যাঁ না। আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ কি, কে? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপ কে? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, তারপর কে? লা হাশিম, হাশিম বিন আব্দ মানাফ, সহ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর, এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা আছে কিনা? তো কেন বিন বিন বিন কেন, তো নবী করিম মানুষ না, আপনার বাবার নাম কি? আব্দুল্লাহর বাবার নাম মোহাম্মদ, সহ কথা বললেন মোহাম্মদের ছেলে, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ছেলে? আব্দুল্লাহর ছেলে, তো আব্দুল্লাহ কি মানুষ না? আব্দুল মুত্তালিব মানুষ না? কে মোহাম্মদ মানুষ না? কিরকম আমাদের বুঝে আসে না? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গোসল ফরজ হতো? জি, যদি গোসল ফরজ হতো গোসল করে কেন? সব বাচ্চা কাচ্চা আছে? আছে। আমার একটু বিবেক আছে, মানুষের কাছে আসবেন মানুষ নবী, মানুষের কাছে জিন নবী আসবে না, বলেন সুবহানাল্লাহ, মানুষের কাছে আসবেন মানুষ নবী, মানুষের কাছে ফেরেশতা নবী আসবে না, কারণ মানুষ মানুষ। আমার সম্পর্কে ওই ব্যক্তি বেশি বুঝবে যার মধ্যে আমার গুণ আছে, ফেরেশতা কি বুঝবেন? এজন্য যদি মানুষ মানুষ হয় তাহলে মানুষের মর্যাদা আল্লাহর দরবারে ফেরেশতাদের করতে কেউ বেশি বলে সুবহানাল্লাহ। আপনারা জান্নাত জানেন, যদি ভালো হন জান্নাত জানেন না, আপনাদেরকে সাদর সম্ভাষণ কে জানাবে? ফেরেশতা না জান্নাতে গেলে? আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাকে বলো হাইয়াকুমুল্লাহ বাইয়াকুম মারহাবা মারহাবা অমুক বাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, ঠিক না? আচ্ছা বলেন তো যে আসলো অমুক ভাই ওর ইজ্জত বেশি না আপনি যে জানালেন শুভেচ্ছা স্বাগতম আপনার ইজ্জত বেশি, বুঝি না আমরা? বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদের ইজ্জত বেশি যদি আমরা মানুষ মানুষ খেয়ে যদি মারা যেতে পারি বলেন সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন আমাদের ইজ্জত এমন যদি আমরা সত্যিকার অর্থে মানুষ হই, ইমানদার হই, আল্লাহকে চিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি, তাহলে ফেরেশতাগণ আমাদের জন্য দোয়া করছে। আমার ইজ্জত বেশি না ফেরেশতাদের ইজ্জত বেশি? ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছে। আল্লাহ সূরা গাফির একদম শুরুতে الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويستغفرون للذين آمنوا لا إله إلا الله الله কি বলেছে যারা আরশ বহন করেন যে সব ফেরেশতাগণ এবং তাদের আশপাশে যে সব ফেরেশতারা রয়েছেন তারা يسبحون بحمد ربهم তাদের রবের পবিত্রতা বর্ণনা করেন আর ويستغفرون للذين آمنوا যারা ঈমান এনেছে তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। মুসলমান তুমি মুসলিম হয়ে যাও, মুসলিম তুমি মুসলিম হয়ে যাও, ঈমানদার তুমি ঈমানদার হয়ে যাও, তোমার ইজ্জত আল্লাহর দরবারে যদি তুমি সেরকম হতে পারো তাহলে তোমার ইজ্জত আল্লাহর দরবারে ফেরেশতাদের থেকে বেশি। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত কতটুকু হয়, ঠিক না? আল্লাহু আকবার। তোমার ইজ্জত আল্লাহ দিয়েছে, তোমার খাদি ফেরেশতা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, তোমরা ভালো অবস্থায় থাকো, তোমরা সুখ শান্তিতে থাকো, জান্নাতে প্রবেশ করো চিরকালের জন্য, ওখান থেকে আর কখনো তোমরা বের হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যাই হোক, ইমানদারদের ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি। তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ নবী, মানুষের কাছে এসেছেন, তিনি মানুষ, তার ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার কোনো ইশকাল নেই, ফেরেশতাদের থেকেও বেশি। জুমহুর উলামায়ে কেরামদের রায়, এমনকি জিব্রাইল আলাইহিস সালাম থেকেও জুমহুর উলামায়ে কেরামদের রায় আমি কিয়ামতের দিন সমস্ত আদম সন্তানের নেতা হব, আনা সাইয়িদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, সমস্ত আদম সন্তানের নেতা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলেই তো এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুপারিশ করবেন না ইনশাআল্লাহ? সমস্ত বনি আদমের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর দরবারে সর্বপ্রথম কি করবেন? সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এর বৃত্তান্ত এখন তো বলা আমার আলোচ্য বিষয় না, কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি আমাদের ইজ্জত হলে আমাদেরকে বোঝা দরকার আমরা কারা, আমাদেরকে বোঝা দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করা জায়েজ না। তাই সহিহ বুখারীর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু আব্দুল্লাহি ওয়া রাসূলু। তোমরা আমার মর্যাদা দেখা দিয়ে বাড়াবাড়ি করবে না, যেভাবে নাসারা ঈসা আলাইহিস সালামের মর্যাদা দেখাতে গিয়ে বাড়াবাড়ি করেছে। আপনারা জানেন তো নাসরানা ঈসা আলাইহিস সালাম কি বলেছে? আল্লাহর ছেলে। আর কি বলেছে? সয়াসুই আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর অথবা নূর, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে। কি করছে? বাড়াবাড়ি করছে, এর মধ্যে সন্দেহ নেই। তাই তাদের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। যাই হোক, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে ঈমান আনলাম, আর যখন তারা তাদের শয়তানদের সাথে নেতাদের সাথে মিলে তখন বলে আরে আমরা তো তোমাদের সাথেই আছি, আপনাদের সাথেই, আমরা একটু ঠাট্টা বিদ্রুপ করলাম, বলে বিদ্রুপ করলাম, ঠাট্টা করলাম, ঢং তামাশা করলাম। তাহলে এরা কি বোঝা গেল? যারা ভালো লোকদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের মধ্যে মুনাফিকের গুণ, ঠিক কিনা? যারা সলাদ করে আপনার ঠাট্টা দেখছো এরকম করছে, এরকম আছে না কিছু? মানে খবরদার, যদি নমাজ পড়ে তার নমাজ বা তার সলাতের ব্যাপার আলাদা, তার মধ্যে যদি কোনো খারাপ গুণ হবে এটা তার গুণ, কিন্তু এই জন্য আপনি নামাজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন? নামাজি হিসাবে ঠাট্টা বিদ্রুপ করবেন? যারা এরকম করেন তওবা করেন, এদের মধ্যে কুফরি কুফরি রয়েছে, মুনাফিকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, কেন? যেহেতু ওরা ঈমান এনেছে। আর আপনি আপনি মুসলমান হয়ে, একটা মুসলমান যে পাঁচ বক্ত সালাত আদায় করে, যে দাঁড়িয়েওয়ালা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে, তাকে নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করছেন। আপনি ওই ব্যক্তির উপর, ওই ব্যক্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছেন যে টাকুর উপরে কাপড় পরে, করে কিনা? আল্লাহ, এরকম মুনাফিকের গুণ যেন আমাদের মধ্যে না থাকে। আপনি আপনার মধ্যে যদি দুষ্টুমি থাকে, শয়তানি থাকে, ওইটা আপনার ব্যাপার, কিন্তু আপনি গলত করলে আল্লাহ কিন্তু ছাড়বে না। আপনি আপনার মধ্যে শয়তানি আছে, আপনি আল্লাহ আল্লাহ মাফ করবো, কিন্তু আপনি তা না করে আরেকজনের উপর জুলুম নির্যাতন, আরেকটা দিনদারকে নিয়ে আপনার ঠাট্টা বিদ্রুপ করেন, কুল আল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিবুন। আপনি বলুন, তোমরা কি আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো? আল্লাহ নির্দেশনাবলী ঠাট্টা বিদ্রুপকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো? তাই যারা দাড়িকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, টাকরুর নিচে না, যারা টাকরুর নিচে পড়ে না, যারা টাকরুর উপরে কাপড় রাখেন, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো, তোমাদের কি অবস্থা? তোমরা তো আল্লাহর নির্দেশনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো। নামাজ পড়লে হবে না, এইসব বিধিবিধান মেনে চলা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। আচ্ছা, আল্লাহ কি বলছেন? আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করছে, আল্লাহ তাদেরকে নিয়ে ঠাট্টা করছে, ওয়া ইয়ামুদ্দুহুম তাদেরকে ঢিল দিচ্ছে, যেন তারা তাদের এই পথপ্রষ্টতায়, এই দুষ্টমিতে ভ্রান্ত হয়ে ঘুরতে থাকে, আল্লাহর অবাধ্যতায় ভ্রান্ত হয়ে ঘুরতে থাকে, আল্লাহ ভক্তদেরকে ঢিল দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। আপনি যদি দেখেন আপনি আল্লাহ নাফরমানি করছেন, তবু নিয়ামত পাচ্ছেন, তার মনে হলো আমি খুব খুশি, মানে আল্লাহ আপনাকে অবকাশ দিচ্ছে, যখন ধরবে তখন আর ছাড়বে না, এরকম হয় না? তাই দেখুন কত বড় বড় জালিম পৃথিবীতে, আন্তর্জাতিক জালিম আছে না, আল্লাহ তাদেরকে ধরে না। আচ্ছা, ফিরাউন, ফিরাউন দেখলেন কি অবস্থা? একদম রাষ্ট্রে বললো, আনা রাব্বুকুম আলা, আস্তাগফিরুল্লাহ, আমি তোমাদের সকলের বড় রব। আল্লাহ তাকে ঢিল দিয়েছে, যখন ধরলেন তখন কি অবস্থা? সবাই, সবার কাছে প্রসিদ্ধ, সবাই চেনে ফিরাউনকে, বলুন নাউযুবিল্লাহ। তো আমরা যেন এরকম না হয়, আল্লাহ নাফরমানি যেন না করি, নাফরমানি থেকে যেন ফিরে আসি। যদি আপনি দেখেন আপনি নাফরমানি করছেন, তবু আল্লাহ দিচ্ছে, তাহলে এটাকে মনে করেন এটা আল্লাহ পাক অবকাশ দিচ্ছে। আপনি তওবা করে ইস্তিগফার করে আল্লাহর দিকে রুজু করুন, আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করো, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দিন, আমাকেও তৌফিক দান। এরপরে যেহেতু সময় অল্প সময় তো আপনারা আসেন, লিখে নিয়ে আলোচনা শুরু করে লেইটে আরেকটু আগে ভাগে আসলে আপনাদেরও ফায়দা। বলেন, উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, এরা গুমরাহিকে ক্রয় করেছে হেদায়াতের বদলে, মানে হেদায়াত হক পথ পরিত্যাগ করেছে আর অসৎ পথ তারা গ্রহণ করেছে, হকের বিনিময়ে না হককে গ্রহণ করেছে। আস্তাগফিরুল্লাহ। তো আপনারা যেন এরকম না হন, বা আমরা যেন এরকম না হই, কি বলেন? ইনশাআল্লাহ আমরা হক ছাড়ব না, হক ছাড়ব না হক ছাড়ব। যদি আপনি এরকম করেন যে না হক কবুল করলেন আর হককে ছেড়ে দিলেন, তার মানে হকের বিনিময়ে আপনি কি ক্রয় করলেন? না হক ক্রয় করলেন। আল্লাহ বলেন, ফামা রাবিহাত তিজারাতুহুম, এদের ব্যবসা বাণিজ্য লাভজনক হয়নি, কোনো ফায়দা নেই, এটা ক্ষতিকর, কারণ তারা গুমরাহিকে ক্রয় করেছে, গুমরাহিকে নির্বাচন করেছে, হেদায়তকে ছেড়ে দিয়েছে, ওদের এই ব্যবসা হচ্ছে ক্ষতিকর। দুনিয়াতেও তারা লাঞ্ছিত হবে, আখেরাতেও তারা লাঞ্ছিত হবে। আর বেঈমানদের ইজ্জত বাহ্যিক আমরা দেখতে পারি বেশি, আল্লাহ পাক তাদেরকে বলেন, লা ইয়াগুররন্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন ক্বালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। কাফিরদের দৌরাত্ব দেখে তুমি ধোঁকায় পড়বে না, এটা হচ্ছে হালকা অল্প ভোগ মাত্র, আমি তাদেরকে দুনিয়াতে ভোগ বিলাস কিছু দেই, কিন্তু তাদের ঠিকানা কোথায়? মাওয়াহুম জাহান্নাম, ওদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাই আমরা দুনিয়ার ভোগ বিলাসকে যদি অগ্রাধিকার দিয়ে আখিরাতকে ছেড়ে দিই তাহলে আমাদের কি অবস্থা হবে? ধ্বংস আর ধ্বংস, তাই না? সেই ধ্বংসের পর থেকে যেন আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, উদ্ধার করেন, বলুন আমিন। আল্লাহ বলেন তাদের ব্যবসা লাভজনক হয়নি, ওয়া মা কানু মুহতাদিন, আর তারা হেদায়েতের উপরও চলেনি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো, আমাদের অন্তর থেকে কলুষতা দূর করো, মুনাফিকি দূর করো। আল্লাহুম্মা ফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিউল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, হে আল্লাহ আমাদের মা বাবাদের মধ্য থেকে যারা জিন্দা আছেন আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দাও, যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দাও। আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করো, ছাত্রদেরকে মাফ করো, নিকটাত্মীয় দূরাত্মীয় তথা সমস্ত মুসলমানদেরকে নূর ও নারী সকলকে মাফ করো। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আল্লাহ আমাদের জানে মালে বরকত দাও, আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তান সন্ততিদেরকে নেক বানাও, আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, হালালের উপর চলার তৌফিক দাও, দুনিয়া মুসলমানদেরকে এক করো, নেক করো, শিরিক থেকে মুক্ত করো, বেদাত থেকে মুক্ত করো, আল্লাহ তোমার নাফরমানি থেকে তাদেরকে বাঁচাও, আমাদের সকলকে বাঁচাও, আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।